সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাত নাময়, সে কি কে বলি চোখের ওজন, সে কি কে বলি দুঃখের সাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আস, আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, শুনি আকাশ শ্যামল কানন, বিশদ যোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো, তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন না জানে রোদন, না জানে সাধের যত না যত, ফুলসে হাসিতে হাসিতে ঝরে, যোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে তাই, আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাত নাময়।